মদ খাওয়া সরাসরি আমি খাচ্ছি না, ব্যবসা করা ব্যবসা করে যে লাভটা খাবো এটা হালাল না হারাম? কেন হারাম? একে কোনো দলিল আছে? আপনি হারাম বলছেন মদের ব্যবসা হারাম, তার কোনো দলিল আছে? সেই সম্পর্কে দুটো কথা বলুন। বিদেশে রাখা একটি নিষিদ্ধ ও হারামকৃত বস্তু, এই বস্তু যেমন পাঠ করা হারাম, তেমনি হারাম তা প্রস্তুত করা, ক্রয় বিক্রয় করা, বিক্রয়ের জন্য দোকান ভাড়া দেওয়া, বহনের জন্য গাড়ি ভাড়া দেওয়া, বিড়ি সিগারেটের কোনো সাজ সরঞ্জাম প্রস্তুতকারককে বিক্রয় করা, কারণ এসব কাজে ধূমপায়ীদের সহযোগিতা হয়। আল্লাহ তাআলা বলছেন অসব কাজে সহযোগিতা করা যাবে না। আপনি বিড়ি পাতা, আমাদের জঙ্গল আছে, জঙ্গলে বিড়ি পাতা পাওয়া যায়, সেইগুলো তুলে নিয়ে এসে পাটবিল করে বিক্রি করা হয়, এই বিক্রি এই পাতা বিক্রি করাও হারাম, কেন না বিড়ি তৈরি হয়। আচ্ছা এই পয়সা যে আপনি খাবেন এটা কি খাওয়া হবে? হারাম খাওয়া। একজন পুড়িয়ে খাচ্ছেন, আপনি সরাসরি খাচ্ছেন, এটা হারাম। অনেকে বিড়ি বাঁধে, বিড়ি বেঁধে, বিড়ি শ্রমিক আছে তারা বিড়ি বেঁধে, তারা খায় না কিন্তু বিড়ি বেঁধে দেয়, এটাও হারাম। অনেকে যারা বিড়ি বাঁধে তাদেরকে সুতো বিক্রি করে সুতো দেওয়ার জন্য, এই সুতো তাদেরকে বিক্রি করা হারাম, পড়া তারা বিড়ি বা এটাই ভাবো, এটা করা কিছু না, এটা করা বলে কিছু না, এইরকমই ফতোয়া যে অন্যায় তোমার কাজে সহযোগিতা করা যাবে না। আপনার দোকান আপনি দিয়েছেন, আপনি নিজে তো ব্যবসা আপনি করবেনই না, ব্যবসা তো হারাম করতে, কিন্তু আপনি দোকান ভাড়া দিয়েছেন কি জন্য? বিড়ি সিগারেট বিক্রি করার জন্য, এটাও আপনার জন্য হারাম। আপনি খান না কিন্তু আপনি আপনার গাড়িটা ভাড়া দিয়েছেন কি জন্য? বিড়ি সিগারেট পৌঁছে দেওয়ার জন্য, এই ভাড়া দেওয়াও আপনার জন্য হারাম। তার দলিল হলো যে কোনো প্রকার মাদকদ্রব্য সেবনের সহযোগিতা করে, অর্থ উপার্জন করা বৈধ নয় হারাম, বৈধ নয় বিড়ি পাতা বিক্রি করা, বিড়ি কোম্পানিকে শুদ্ধ বিক্রি করা, সিগারেট প্রস্তুত করা, সিগারেট কোম্পানিকে সিগারেটের কাগজ বিক্রি করা হালাল নয়, এসবের ব্যবসা, এসবের কারখানা বা দোকানে চাকরি করা, তার জন্য গাড়ি ভাড়া ঘর ভাড়া দেওয়া, তার প্যাকেট তৈরি করা, বিজ্ঞাপন দেওয়া এবং তামাক চাষ করা, কোন রকমই কোনো ভাবে তামাক চাষ করা, কোন আমি চাষ করি পাতা আমি বিক্রি করে দেবো যেমন পাতা বললাম, তাহলে এগুলো হচ্ছে হারাম। কেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদ পান করে তাকে অভিশাপ করেছেন, যে পরিবেশন করে সে খায় না পরিবেশন করে তাকে তার অভিশাপ করেছেন, ক্রেতা বিক্রেতাকে অভিশাপ করেছেন, প্রস্তুতকারককে অভিশাপ করেছেন যার জন্য প্রস্তুত করা হয় তাকে অভিশাপ করেছেন, তার বাহককে অভিশাপ করেছেন যার জন্য বহন করা হয় তাকেও, দশ জনকে অভিশাপ করেছেন, তার মানে একটা জিনিসের ব্যাপারে দশ জন অভিশপ্ত, সুতরাং সেবার ব্যাপারে তাই। আর ইবনে মাজাহ এক বর্ণনায় আছে তার মূল্য ভক্ষণকারীকেও অভিশাপ করেছেন, সরাসরি খায় না কিন্তু মূল্য ভক্ষণ করে, দাম ভক্ষণ করে তাকে আল্লাহ নবী অভিশাপ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তার রসুল মদ, মৃত শুকর ও মুক্তির ব্যবসা হারাম করেছেন। তাকে জিজ্ঞাসা করা হল, হে আল্লাহ রসুল, মৃত পশুর চর্বি সম্পর্কে আপনার ধারণা কি, আপনার অভিমত কি? মানে খাবো না চর্বি যেমন ব্যবহার করবো, যেহেতু তার নিয়ে পানি জাহাজ চামড়া তারা না হয় এবং লোকেরা বাটি জ্বালায়, তো তিনি বললেন না তাও হারাম। অতঃপর তিনি বললেন আল্লাহ ইয়াহুদকে ধ্বংস করুন, কারণ আল্লাহ যখন তাদের জন্য মৃত প্রাণীর চর্বিকে হারাম ঘোষণা করেছিলেন তখন তারা তা গড়িয়ে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করে, মানে সরাসরি খাবো না একটু ঘুরিয়ে নাক দেখাব আর কি। ওই যেমন সে শনিবারে মাছ শিকার করে চেষ্টা করেছিল, যে মাছগুলো তো শনিবারে আজকে দেখে রবিবারে শিকার করেছিল, তার সরাসরি খাবো না, আপনার করেছে শনিবার ঠিক আছে শনিবারে খাবো, কিন্তু মাছগুলো আর কিন্তু তখন শনিবারে ঠিক এইরকমই আমরা খাবো না কিন্তু বিক্রি করে খাবো, এটাও কিন্তু হারাম। মুসলিম কোন মুসলিম অথবা অমুসলিমকে বিড়ি সিগারেট বা জর্দা ইত্যাদির উপহারও দিতে পারে না, আপনি নিজে না কিন্তু অপরকে উপহার দেবেন, যেমন বিবাহতে বিবাহ বিবাহ এসেছে বরযাত্রী এসেছে তখন আপনি খান না, আপনি মাশাআল্লাহ পরিচিত মানুষ, কিন্তু এমন কিছু লোক এসেছে যারা হ্যাঁ বিড়ি সিগারেট খায় না, নিজে তো বড় বদনাম হয়ে যাবে, তখন আপনি বিড়ি সিগারেট আর পান বাড়িয়ে দিলেন জর্দা পান দিয়ে সবাই বিক্রি করলেন, মিষ্টি পান না আপনি মুসলিম, মিষ্টি পান দেবেন সমস্যা নেই, সমস্যা হলো কিসে? চুন যদি মাটির চুন হয় আর জর্দা, তাহলেই আপনার হারাম। সুতরাং আপনি আপনার পর্যাত্রীকে আপনার মান রক্ষা করার জন্য হারাম জিনিস দিয়ে আপ্যায়ন করতে পারেন না, তেমনি বিড়ি সিগারেট দিতে পারেন না আপনার আপনার লেবার যারা, অনেকে দেখবেন বাড়িতে লেবার লাগিয়েছে, রাজমিস্ত্রি লাগিয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার বাড়িতে আছে, তখন আপনি সঙ্গে সঙ্গে করলেন কি তাকে কাজটা তাকে খুশ করার জন্য বিড়ি সিগারেট দিলেন, অনেকে মদও দেয় খুশ হয়ে কি করবে কাজটা ভালো করবে, এই গাছ ভালো নেবার জন্য এই সব উপহার দেয়, এগুলো কিন্তু আপনি নিজে খান না ঠিকই, কিন্তু আপনি যখন অপরকে দান করছেন এটাও হচ্ছে আরাম ঘুষ খোর, যেমন ঘুষ দাদাও যে মজলিসে মহান পাখি সেখানে খাওয়া হয় সে মজলিসে আপনার বসা যাবে না, কোন মুসলিম সে মজলিসে বসতে পারে না যে মজলিসে বিষেকের খাওয়া হয় বা মদ খাওয়া হয়। মাদক দ্রব্য কোন ওষুধ হতে পারে, কিন্তু বললাম বুঝুক যদি মদ ওষুধ হয় বিশ সেকেন্ড ওষুধ হয়, যেমন বলেন পেট ফেটে যায় বুঝুন বিশ সেকেন্ড খেলে পেটটা হালকা হয়ে যায়, এরকম হতে পারে না। এটা হচ্ছে মনের শয়তানী যুক্তি, মনের একটা একটা প্ররোচনা, শয়তানী প্ররোচনা যে বিয়ে খাওয়া ভালো হয়ে যায়, এটা কিন্তু ঠিক নয়, যেহেতু কোন হারাম জিনিসের ভিতরে আল্লাহ তাআলা ওষুধ রাখেননি। এবারে কেন হারাম হচ্ছে না, এত কথা শোনার পরও এত কথা বোঝার পরও মানুষ কেন হারাম হচ্ছে না, কেন সারা বিশ্বের মধ্যে সিরিয়ানের ব্যবসা সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে, কোনো আলেমি মাকরুহ পর্যন্ত বলে না, অথচ সৌদি আরবের দোকানেও বিক্রি হচ্ছে। কারণ কি? কারণটা সৌদি আরবের নয়, আমাদের দেশ নেন। অবশ্য আমাদের দেশ বলতে আমি পত্রিকা থেকে যেটা পেয়েছি, বিশেষ করে পশ্চিম বাংলার কথা, তার রিপোর্ট আমি একটা কথা বলছি, তারপর বাংলাদেশেও আছে, বাংলাদেশের রিপোর্টটা কিন্তু পাইনি, উত্থান করতে পারলাম না বলে আমি দিতে পারছি না, কিন্তু আমার দেশের একটা রিপোর্ট আমি আপনাদের দিচ্ছি, সেই রিপোর্টের মধ্যেই বুঝতে পারবেন যে কেন এক পর্যন্ত এই ব্রিজ সিগারেট একেবারে নিষিদ্ধ হচ্ছে না বা ব্যবহার বন্ধ হচ্ছে না। আমাদের পশ্চিম বাংলায় জঙ্গিপুর বলে জায়গা আছে, সেই এলাকাতে বিরাজিতা ব্রিজ কারখানা আছে, তাতে কাজ করে 6.5 লাখ ব্রিজ শ্রমিক কাজ করে, চাকরি করে কত 6.5 লক্ষ, তার মধ্যে 90% মহিলা, 90% মানে 100 জনের মধ্যে 10 জন পুরুষ আর মহিলা, তারা ঘরে বসে থাকে, ঘরে বসে কি করো বিলি মানো, আর এই জন্যই এই এলাকাতে তালাকের সংখ্যা বেশি, মানে স্বামী খাল পারে না, তারা বিল দেখতে পারবে, এই জন্যই দেখবেন এখানে এই এলাকাতে যখন বউ দেখতে যায় তখন জিজ্ঞেস করে না, হাগো কোরআন পড়া জানে, স্কুলে গেছে, ইংরেজি পড়া জানে, এসব জিজ্ঞেস করে না, বাংলা পড়া জানে, এসব জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে, বিড়ি বাড়তে পারে, ক হাজার বিড়ি বাঁধে দিলে, বুঝতে পারলেন কেন, যে মেয়েটা ঘরে এলে পড়ে। হ্যাঁ, আর আমাদের দেশে একটা হাদিস খুব প্রসিদ্ধ আছে, প্রসিদ্ধ কি, যে একজন লোকে যে আল্লাহ নবীর কাছে বললো বুধু আমার খুব অভাব চলছে, বুঝলে বিয়ে করো, বিয়ে করলো আরো অভাব বেড়ে গেল, তখন আল্লাহ নবী কাছে বললো বুধু অভাব তো গেল না, আরো অভাব বেড়ে গেল, আর একটা লোককে খেতে করতে গেল, আর একটা বিয়ে করো, এইভাবে পরপর বিয়ে করতে বললো, শেষ করে 4টা বিয়ে করার পর 4টে মেয়েকে কাজে লাগিয়ে দিল, আর তার সংসার কি হতে লাগলো। তো এই বিড়ি যার যে এলাকায় বিড়ি আছে সেই এলাকাতে কোনো লোকের 4টে বউ হয়, মাশাআল্লাহ, বসে বসে খাবে, বসে বসে খাবে, এটা ভালো হাদিস, কিন্তু হাদিসটাই না, সে সব জানার কথা না, মোর কথা এই এলাকাতে মেয়েদেরকে কাজে লাগিয়ে ছেলেরা মজ ওড়ায়, মজা করে, 90% মহিলা, এই জন্য বউ দেখতে গিয়ে বিড়ি বাঁধতে পারে কিনা জিজ্ঞাসা করে, অন্য নামাজ পড়ে না পড়ে, কোরআন পড়া জানে না জানে, বাংলা পড়া জানে না জানে, কোনো সমস্যা নেই, সমস্যাটা কিসের, পেটের সমস্যা, পেটের সমস্যা সমাধান হলে যথেষ্ট। এবারে প্রতি হাজারের সরকারি মজুরি 55 টাকা, 1000 বিড়ি কত পাবেন, 55 টাকা পাবেন, দৈনিক বিড়ি তৈরি হয় 50 কোটি, 50 কোটি, আর এর থেকে সরকার ট্যাক্স পায় 150 কোটি টাকা, বুঝতে পারলেন বছরে কত ট্যাক্স পায়, 150 কোটি টাকা, বেশ, তাহলে এই টাকাটা সরকার চিনতে পারছে, সেহেতু সরকারি ভাবে এই বিড়ি সিগারেট বন্ধ করা হবে না, এই টাকা দিয়ে যেহেতু আমাদের সংসার চলছে, সুতরাং এই টাকাটাকে হারাম বলে মেনে নিলে হবে, জোর করে বলবো হারাম নয়, কেননা আমাদের সংসার চলছে, পেট চলছে, এই টাকা থেকে মাদ্রাসা মসজিদ চলছে, কত মিশন চলছে, ওই বিড়ি ফ্যাক্টরির মালিকরা মিশনকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, মসজিদকে দিচ্ছে, মাদ্রাসাকে দিচ্ছে, আর হুজুররা মাথায় টুপি লাগিয়ে লম্বা লম্বা দাঁড়ি নিয়ে দান নিয়ে যাচ্ছে, 10,000, 15,000, 20,000 করে দান নিয়ে যাচ্ছে মাদ্রাসার জন্য, সুতরাং কোন কোন পত্রিকা চলছে এই টাকা দিয়ে, সুতরাং এই জিনিসটা কিভাবে আমরা হারাম বলে মেনে নেব, এই জন্য হারাম বলে মেনে নিতে পারছে না, আলেমরা মুখ বন্ধ করে থাকছেন, কারণ তারা তাদের মাদ্রাসায় দান পান, এর দ্বারা মিশন হয়, পত্রিকা চলে হারাম ঘোষণা করে দিতে হবে পাবো আমরা। আর হুজুর আপনি হারাম বলছেন যদি ছ লক্ষ শ্রমিক কাজ করে তাদেরকে চাচ্ছেন, ভাইজান আমি হারাম বলছি তা আল্লাহ বলছেন, আল্লাহ কাছে কাজ চান কেন কোন হারাম হালাল পথে কোন কাজ নেই, শাড়ি করা আছে বহু কিছু আছে, বহু কাজ আছে, বহু মহিলা শাড়ি করে খায়, শাড়ি ফুল তুলে কি করে তুলে তারা টাকা পয়সা অর্জন করে, যদি মহিলার গায়ে কাজে লাগাতে হয় তো ডিগ্রি শিখিয়ে দেয় না, কিন্তু অনেক কাজ আছে এই হারাম কাজই করতে তার মানে আছে। সুতরাং এ কথা বলা ঠিক নয়, কিন্তু স্বার্থের জন্য এটাকে হারাম বলে মেনে নিতে পারছে না, সরকার চোখা করছে না, একেবারে অবৈধ ঘোষণা কোন সরকার, মুসলিম না মুসলিম সরকার না অমুসলিম সরকার এটাকে করছে না, কারণ এতে বাৎসরিক ভারতের বাৎসরিক আয় বিদেশি মুদ্রা 860 কোটি টাকা, বছরে কত টাকা আয় হয় 860 কোটি টাকা, 30টা দেশে বিড়ি রপ্তানি হয়, 30টা দেশে বিড়ি রপ্তানি হয় কত টন জানেন, 1029 টন, 1029 টন বিড়ি ভারতের বাইরে যায়, কেন্দ্রীয় সরকার রাজস্ব পায়ের থেকে 709.50 কোটি টাকা, 709 কোটি টাকা, 709.50 কোটি টাকা সরকারের আয় হচ্ছে বছরে, আর সারা ভারতের শ্রমিকের বিশ শ্রমিকের সংখ্যা হল প্রায় 50.53 লক্ষ, এতগুলো লোকে চাকরি চলে যাবে, এতগুলো টাকা সরকারের বন্ধ হয়ে যাবে। সুতরাং এই বিদেশে হারাম বা একেবারে নিষিদ্ধ না হওয়ার কারণ আপনি বুঝতে পারছেন, এসব ভারতের যেমন বললাম বাকি বাংলাদেশের আছে এবং অন্যান্য দেশেও আছে, নিজের নিজের স্বার্থের কারণে এই জিনিসকে পরিষ্কার ভাবে হারাম ঘোষণা করতে পারছে না। কিন্তু ভাইরা আমি বলছিলাম কি ওলামারা বলেন কি যে জিনিস সরকারি ভাবে হারাম না হোক তাহলে নিজে নিজে যদি আপনি সেটাকে হারাম বলে মেনে নেন, আল্লাহ রসুলের নির্দেশনা মেনে নিয়ে আপনি নিজেকে এই জিনিস খাওয়া থেকে বেঁধে থাকেন তাহলে সেটাই আপনার উচিত, যে মুসলমানের কাজ তাকে পরেজগারের কাজ যে হারাম জিনিস থেকে দূরে থাকবো, সরকার যা করছে করুক, নিজের স্বার্থে যে যা করছে করুক, ব্যবসা করছে করুক, সেই ব্যবসাতে ব্যবসায়ীরা লাভবান হবে, কিন্তু আমি আপনার কি করছি, আমি আমার নিজের প্রতি নিজে করছি। সুতরাং যদি আমি বাইরের কুকুরকে ঘেরে ভোগ করতে বাধাকে না দিতে পারি তাহলে আমি অন্তপক্ষে আমার সেই কুকুরকে ঘরে ঢুকতে দেবো না, আকাশে উড়ন্ত চিলকে যদি বাধা দিতে না পারি অন্তপক্ষে আমার মাথা চুলে চিলকে বাসা বাঁধতে দেবো না। এইরকম ভাবে যদি আমরা সংকল্পবদ্ধ হই তাহলে ইনশাআল্লাহ হারাম জিনিস থেকে আমরা দূরে থাকতে পারবো এবং আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তে চার ফুট।